اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نماز روزہ میرا جی ہوتے قرآن ہاتھے دیکھو آج ایسے چھن آر بیری بھوکے মাথায় নবুয়তের তাজ নামাজ রোজা মেরাজ হতে কোরআন হাতে দেখো আজ এসেছেন আরবের বুকে মাথায় নবুয়তের তাজ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধনি গরিব সবার হাবিব সাফায়াতের কান্দার তাই তো মোরা তাহার নামে দরুদ পড়ি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আখেরি নবী শ্রেষ্ঠ নবী কমলিওয়ালা মুস্তাফা ধ্যানের ছবি শোষিরবি কমলিওয়ালা মুস্তাফা আখেরি নবী শ্রেষ্ঠ নবী কমলিওয়ালা মুস্তাফা ধ্যানের ছবি শোষিরবি কমলিওয়ালা মুস্তাফা চোখের মনি প্রাণের খনি নুরি পুতুল দুনিয়ার তাই তো মোরা তাহার নামে দরুদ পড়ি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ পড়েছিল জেথা জেথা নবী পাকের দুচরণ ধন্য সে দেশ হয়েছিল দেখো করি আসরণ পড়েছিল জেঠা জেঠা নবী পাকের দুচরণ ধন্য সে দেশ হয়েছিল দেখো করি আসরণ সুরমা করে মাখিতে চাই পদ ধুলি একটি বার তাই তো মোরা তাহার নামে দরুদ পড়ি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জালালে সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ, হাবলি উম্মতি বলে কে দে হাসরের ময়দানে মুক্তি দেবেন আমাদের ওই কঠিন বিচারের দিনে। হাবলি উম্মতি বলে কে দে হাসরের ময়দানে মুক্তি দেবেন আমাদের ওই কঠিন বিচারের দিনে। নবী দোজাহান করাইবে পান আবে কল কাউসার, তাই তো মোরা তাহার নামে দরুদ পড়ি বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মদিনাতে যাবো বলে আজ যাওয়া হলো না, রওজা খানি দেখব বলে আজ দেখা পেলাম না। মদিনাতে যাব বলে আজ যাওয়া হলো না, রওজা খানি দেখব বলে আজ দেখা পেলাম না। তার দোয়াতে আখেরাতে এমডি মেহবুব হবে পার, তাই তো মোরা তাহার নামে দরুদ পড়ি বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।